أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي أرأيت الذي يكذب بالدين تمي كي دكيا چو تحاكي جه دين كي أشيكار كاري فدالك الذي يدعو اليتيم شتو شيء جه يتيم كي روحو بابي تاريا داي ولا يحض على طعام المسكين এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থলের প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে